এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কখনো যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, জীবনে এত প্রেম পাব কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, জীবনে এত প্রেম পাব সে